السلام عليكم ورحمة الله وبركاته আজকে এমন কিছু পাপ নিয়ে আলোচনা করব যে পাপের কথায় যে পাপ করলে পরে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকে না উম্মতি থাকে না শুরু করি তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতি হয়ে নিশ্চয়ই আমরা গর্বিত আল্লাহর নবী শেষ নবীর উম্মত হতে পেরে আমরা নিশ্চয়ই গর্বিত কিন্তু দুঃখের বিষয় যে সেই উম্মত থাকতে হলে যে কাজ করতে হয় মানে হয়ে গেলেই তো হয় না সেটা সেই অবস্থায় বজায় থাকতে হবে বহাল থাকতে হবে তবেই না লাভ হবে সাহাবি কাকে বলে জানেন আপনারা সাহাবি কাকে বলে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমান অবস্থায় ইমানের অবস্থায় সাক্ষাৎ করেছে স্বচক্ষে না দেখলেও হবে যদি অন্ধ হয় অন্ধ সাহাবি আছে না নেই আছেন তাহলে সাক্ষাৎ করেছেন ইমানের অবস্থায় আর সাক্ষাৎ করলে তো দেখবেনি যে দেখতে পাবে সে দেখবে যে দেখতে পাবে না সে দেখবে না হ্যাঁ তো দেখলেই সাহাবি হয়ে গেলেন কি করতে হবে ইমান অবস্থাতে ইন্তেকাল মানে দুনিয়া ছাড়তে হবে কেউ যদি তার আগে ইমান হারা হয়ে মারা যায় সে সাহাবি থাকবে না তেমনি উম্মতি উম্মতি আমি লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম আমি নবীর উম্মত হয়ে গেলাম তো এই উম্মতি পড়লেই কালেমা পড়লেই তার হয় না তাতে বহাল থাকতে হবে আর মৃত্যু এমন কাজ করা যাবে না যে কাজ করলে পরে উম্মতি থেকে খারেজ হয়ে যাব বেরিয়ে যাব ঠিক না সুতরাং চলুন আমরা আলোচনা শুরু করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন পাপের কোন কোন অপরাধের জন্য বলেছেন লাইসা মিন্না বা লাইসা মিন্নি সে ব্যক্তি আমার দলভুক্ত নয় লাইসা মিন্না মানে সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় আমাদের মধ্যে কেউ নয় তার মানে কি হুজুর আমাদের মধ্যে কেউ নয় তার মানে কি কাফেরদের কেউ হতে পারে এর অর্থ হতে পারে যে সে কাফের হয়ে যাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন লাইসা মিন্না আমাদের দলভুক্ত নয় তার মানে মুসলমানদের কেউ না অমুসলমান হয়ে যাবে আর কোন কোন ক্ষেত্রে অন্যান্য দলিলের ভিত্তিতে আমরা জানতে পারবো যে সে অমুসলমান কাফের হয়ে যাবে না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে খারিজ হয়ে যাবে মনে থাকবে শুরুতেই সতর্কটা করলাম যে আমাদের দলভুক্ত নয় মানে হচ্ছে যে সে সত্যি সত্যি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে নতুবা ইসলামের তরিকা ও আদর্শ থেকে বের হয়ে যাবে কাফের হয়ে যাবে না কিন্তু গুনাহগার হবে তাই না তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে তকদিরের প্রতি বিশ্বাস না রাখা তকদিরের প্রতি বিশ্বাস না রাখা এটা হচ্ছে এমন একটা অপরাধ যে ইসলাম থেকেই খারিজ হয়ে যাবে এখানে লাইসা মিন্না মানে ইসলাম থেকে খারিজ তাই না ইসলামের ষষ্ঠ রুকুন কি তকদিরের ভালো মন্দের উপরে ইমান আনা এছাড়া ইসলাম আপনার ইমান পরিপূর্ণ হবে না মুসলিম উম্মার কাফেলায় সামিল হতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউয়াল মা খালাকাল্লাহ ইন্না আউয়াল মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি কি আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কি নূরে মুহাম্মাদি না আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি হলো কলম ফাকালা লাহু উকতুব কলমকে বললেন আল্লাহ লিখো কালা রব্বি ওয়া মাযা আকতুব বললেন হে আমার প্রতিপালক আমি কি লিখব কালা উকতুব মাকাদিরা কুল্লি শাই প্রত্যেক জিনিসের তকদির লিখো হাত্তা তাকুমাসা কিয়ামত পর্যন্ত মান মাতা আলা গাইরি হাজা ফালাইসা মিন্নি যে ব্যক্তি এই বিশ্বাসের বাইরে মারা যাবে সে আমার মধ্যে নয় তার মানে কি মুসলিম নয় সে মুসলিম না কারণ তো এটা হচ্ছে তকদির আর তকদিরের উপরে ইমান আনা হচ্ছে একটি ইমানের রুকুন অঙ্গ অতএব সে মুসলমান থাকতে পারে না প্রকৃত মোমেন হতে হলে তকদিরের ভালো মন্দের প্রতি ইমান রাখতেই হবে যেহেতু হাদিসে এসছে لكل شيء حقيقة وما بلغ عبد حقيقة الإيمان حتى يعلم أن ما أصابه لم يكن ليخطئه وما أخطأه لم يكن ليصيبه প্রত্যেক জিনিসের একটি প্রকৃতত্ব আছে আর কোন বান্দা ইমানের প্রকৃতত্বে ততক্ষণ পর্যন্ত পৌঁছতে পারে না যতক্ষণ না সে এ ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী হয় যে যে মুসিবতে সে আক্রান্ত হয়েছে তা তার আশারই ছিল যে বিপদগ্রস্ত হয়েছে যে বিপদ তার এসেছে সেটা আশারই ছিল তার মানে সে প্রতিরোধ করতে পারত না আর যা তার উপর আসেনি তা আশার ছিল না যে বিপদ আসেনি অথবা যে মঙ্গল আসেনি সেটা তার আশার ছিল না তাতে কোনো রকম আফসোস করে লাভ হবে না তবে কি হলো তকদিরে বিশ্বাস রাখতে হবে তকদিরের প্রতি ঈমান রাখা ছাড়া মুসলিম হওয়া সম্ভব নয় তার মানেই তার কোন সৎকর্মই মহান আল্লাহ গ্রহণ করবেন না সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু লাহুম সারফাউ ওয়ালা আদলা তিন ব্যক্তির নিকট হতে আল্লাহ তাআলা ফরজ নফল কিছুই গ্রহণ করেন না কবুল করেন না নম্বর এক আকুন এমন ছেলে যে অবাধ্য বাপ মায়ের অবাধ্য আল্লাহ তাআলা তার ফরজ নফল কিছুই কবুল করেন না নম্বর দুই মান্নান যে দান করে প্রচার করে বেড়ায় গর্ব করে বেড়ায় আমি করেছি আমি দিয়েছি আমি মাদ্রাসা করেছি মাদ্রাসায় দিয়েছি আমি মসজিদ করেছি আমি মসজিদে দিয়েছি ইত্যাদি ইত্যাদি দান করে যে নিজে গর্ব করে বেড়ায় প্রচার করে বেড়ায় ওয়া মুকাজ্জিবুন বিল কাদার আর তকদিরকে যে মিথ্যা মনে করে আপনাদেরকে আগেই বলেছিলাম যে তকদিরের ব্যাপারে ঈমান কেমন হবে যে বান্দার এখতিয়ার আছে না নেই নাকি সব তকদিরের উপর নির্ভর করতে হবে বান্দার এখতিয়ার আছে কিন্তু বান্দা যা করে তা তকদিরে লেখা আছে আল্লাহর ইচ্ছা ছাড়া বান্দা কিছু করতে পারে না কিন্তু বান্দা নিজের ইচ্ছা ও এখতিয়ারে ভালো মন্দ সবকিছুই করে আল্লাহ তাআলা ভালো মন্দের সৃষ্টিকারী তাই না মনে থাকবে তকদিরের প্রতি ঈমান কিভাবে রাখতে হবে তকদির বলে কিছু নাই কিংবা কেবল না সমস্ত তকদিরের উপর নির্ভরশীল মানুষের কোনো এখতিয়ার নেই আর আমি আপনাদেরকে সেই স্বামী স্ত্রীর গল্প বলেছিলাম যখন স্ত্রী বলল পরকিয়া করছিল ধরা পড়ল ধরে যখন পাচন জুড়ল তখন বলছে আমি কি করব কপালে লেখা ছিল বলি তো আমি করলাম বুঝলে পাচন খা এটাও তোর কপালে লেখা ছিল তাই না তো ব্যাপার হচ্ছে কি যে যেটা মানুষ করবে সেটাই তাহলে কপালে লেখা থাকবে এটা সত্যি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়ালা আনফাক্তা মিছলা উহুদিন যাহাবান ফি সাবিলিল্লাহ মা কাবিলাহুল্লাহু মিনকা হাত্তা তু'মিনা বিল কাদার ওয়া তা'লাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুল লিখতিয়াক ওয়া আন্না মা আখতা'আকা লাম ইয়াকুল লিইসিবাক ওয়ালাউ মুত্তা আলা গায়রি হাযা লাদখালতান নার তুমি যদি আল্লাহর পথে উহুদ পাহাড় সমান সোনাবাই করো উহুদ পাহাড় দেখেছেন বাসানান্দার কত বড় না হয়তো ঘুমের মধ্যে দেখেন আপনি কত বড় পাহাড়টা তা আন্দাজটা বলেন কত বড় হ্যাঁ কত মাইল হবে কত কিলোমিটার হবে দু তিন কিলোমিটার হবে নাকি এত লম্বা পাহাড় মদিনার উত্তর দিকে দেখেছেন আপনারা মদিনা গেলেই উত্তর দিকে পাহাড় দেখবেন বিশাল লম্বা পাহাড় এই পাহাড় সমান যদি কেউ স্বর্ণ দান করে আল্লাহ আকবর কেউ পারবে কোথা পাবে সাত পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ পায় স্বর্ণ দান করে কিন্তু আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করবেন না যতক্ষণ না তুমি ভাগ্যের প্রতি ঈমান আনয়ন করছো তার মানে ঈমান না থাকলে এসব দান খায়রাত কিচ্ছু কোটি কোটি টাকা দেখেছেন দেশে বহু মানুষ ব্যয় করে কিন্তু তারা হচ্ছে বেঈমান তারা হচ্ছে নাস্তিক তারা হচ্ছে অমুসলিম তাদের দান আল্লাহ কবুল করবেন না দান কবুল প্রত্যেক ইবাদতের কবুল হওয়ার মৌলিক শর্ত আছে সেটা হচ্ছে কি ঈমান ঈমান মানে তৌহিদ শুধু ঈমানই না তৌহিদ এটাই হচ্ছে ভিত্তি তারপরে ইখলাস এবং রাসূলের তরিকা সেটা আলাদা কথা সুতরাং তকদিরের প্রতি ঈমান না আনলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না আর ঈমান পরিপূর্ণ না হলে তোমার উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করলেও কবুল করা হবে না আর তকদিরের মধ্যে এটা ব্যাখ্যা শুনুন জানবে এই কথা জানবে যে যা তোমার নিকট পৌঁছবে তাতে ভুল হবে না পৌঁছবেই আর যা তোমার ব্যাপারে ভুলে যাওয়া হয়েছে অর্থাৎ যে সুখ দুঃখ তোমার ভাগ্যে নেই তা তোমার নিকট পৌঁছবে না, এর বিপরীত বিশ্বাসের উপর তোমার মৃত্যু হলে তুমি অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। কাফেরদের প্রতি ইমানের এত বড় গুরুত্ব। আতা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা বিন সামিতের ছেলে ওলিদের সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলাম, মৃত্যুর সময় আপনার আব্বার ওসিয়ত কি ছিল? উত্তরে তিনি বললেন, আমাকে আমার আব্বা ডেকে বললেন, বেটা তুমি আল্লাহকে ভয় করো, আর জেনে রেখো তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতি এবং তকদিরের ভালো মন্দ সবকিছুর প্রতি ইমান এনেছ। এই ইমান ছাড়া মারা গেলে তুমি জাহান্নামে প্রবেশ করবে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নিঃসন্দেহে আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেন তা হল কলম। আগেকার যে হাদিস, ঠিক আছে, ওই হাদিস শুনিয়ে দিলেন। অগ্নি পূজারীদের বিশ্বাস তকদির বলে কিছু নেই। অগ্নি পূজারীকে কি বলা হয়? মজুস, একটা সম্প্রদায়, তাই না? তারা আগুনের পূজা করে, আগুনের ইবাদত করে। আগুন মহাশক্তি, দেখেছেন না কি করছে? আগুন ধরছে তো সব ধ্বংস করে দিচ্ছে, শক্তির পূজারী এরা। তো অগ্নি পূজকের বিশ্বাস হল তকদির বলে কিছু নেই, মানুষ যেটা করে নিজের কপাল নিজেই করো, দূর করো ওর সকল শনি, তকদির ফকদির কিচ্ছু না, নিজে মানুষ যা করবে কর্ম সেটাই। সুতরাং যে তকদিরে বিশ্বাস রাখে না সে তাদের দলভুক্ত। কাদের দলভুক্ত? মাজুসদের, অগ্নি পূজকদের দলভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল উম্মাতিন মাজুস ওয়া মাজুস উম্মতি আল্লাযীনা ইয়াকুলুনা লা কাদার ইন মারিদু ফালা তাউদুহুম ওয়া ইন মাতু ফালা তাশহাদুহুম। প্রত্যেক উম্মতের মাঝে মাজুস আছে, অগ্নি পূজক সম্প্রদায় আছে, আর আমার উম্মতের মাজুস হচ্ছে তারা যারা বলে তকদির বলে কিছু নেই। ওরা যদি রোগাক্রান্ত হয় তাহলে ওদেরকে জিজ্ঞাসাবাদ করো না। রোগাক্রান্ত হলে জিজ্ঞাসাবাদ করতে হয়, তাই না? বাদশাহ কি ব্যাপার, অসুস্থ ছিলেন, কেমন আছেন? এতে সব আছে না নেই? যদি কেউ অসুস্থ থাকে তার বাসায় গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, ভাই কেমন আছো, কিরকম সব আছে, বলতে পারবেন কেউ কিরকম সব আছে? খালি একটি সবের কথা মনে রাখেন, যে যদি কেউ সকালবেলায় যায় তাহলে 70,000 ফেরেশতা তার জন্য কি করতে থাকে, আল্লাহু আকবার। আর এটা যাওয়া হচ্ছে জান্নাতের ফল পাড়তে যাওয়া, এটা জানার মানে কি? জান্নাতের ফল পাড়তে যাওয়া। খালি জিজ্ঞাসা করবেন, কিছু করতে হবে না, টাকা দিতে হবে না, ফল ফ্রুট নিয়ে যেতে হবে না। আমাদের দেশে নিয়ম হচ্ছে ফল ফ্রুট নিয়ে যায়, তাই না? কিচ্ছু করতে হবে না, খালি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেমন আছেন, আল্লাহ আকবার। যদি এ মাজুস হয়, মাজুস মানে অগ্নি পূজক হয়, তাহলে সে তো কাফের, সুতরাং তাকে জিজ্ঞাসা করতে যেও না, যেহেতু সে তকদিরকে বিশ্বাস করে না, তার ইমান নেই। আর যদি ওরা মারা যায় তাহলে ওদের জানাজায় অংশগ্রহণ করো না। তার মানে কাফের জানাজায় অংশগ্রহণ করা যাবে? করা যাবে না। তাহলে বুঝতে পারছেন কত বড় গুরুত্ব তকদিরের উপর ইমান। দ্বিতীয় নম্বর একটা কথা আছে, লাইসা মিন্না, আমাদের দলভুক্ত নয় মানে সে ইসলাম থেকে খারেজ, এক নম্বর হল। দু নম্বর, কোন কিছুকে অশুভ ধারণা করা, হাত গণনায় বিশ্বাস করা বা জাদু করা, এসবগুলো কি ইমানের পরিপন্থী? গণনায় দাবি করা, আপনি গায়েবের খবর দাবি করছেন, তাই না? হাত ধরে বলছেন তোমার এই হবে, তোমার ওই হবে, তোমার তুমি যেও না, তুমি করো না, তুমি এই করো সেই করো, তাই না? গায়েবি খবরের দাবিদার, তাগুত। আর জাদু করে, জাদু মানে কুফরি জাদু যেটা করে, কোন কিছুকে অশুভ ধারণা করে। অশুভ ধারণা মানে, অশুভ ধারণা কাকে বলে? যে আমার কোনো ক্ষতি হবে, তাই না? এই দুদিন আগে গো আমার কি সুন্দর ছিল, যেমনি এই বউ ঘরে এলো, আর ঘরে যত আমার অসুখ, ঘর থেকে অসুখ ছাড়ে না, এ বউ হচ্ছে কুলক্ষণা, বুঝলেন? বউয়ের দোষ দেওয়া হয় না, হয় না? কোন এক মেহমান এলো, মেহমান আসার পর কোন বিপদ হলো, বললো এর জন্যই হলো। এগুলো হচ্ছে কি? অশুভ ধারণা, এগুলো শিরক, তাই না? এগুলো হচ্ছে শিরক। পেঁচা দেখলে কি হয়, পেঁচা ডাকলে কি হয়, কাক ডাকলে কি হয়, অমুক তমুক নানা রকম ধারণা আছে। তো এগুলো খালি কলসি দেখলে কি হয়, সব কুধারণা, অশুভ ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাতায়্যারা ওয়ালা তুতুইয়ের আলাহ ওয়ালা তাকাহানা ওয়ালা তুকুহিন আলাহ আউ সাহারা আউ সুহের আলাহ। যে ব্যক্তি, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি কোন বস্তু, ব্যক্তি বা কর্মকালকে অশুভ লক্ষণ বলে মানে, অথবা তার জন্য অশুভ লক্ষণ দেখা বা পরীক্ষা করা হয়। কিরকম? বাদশা নামদার রাস্তার ধারে বসে আছে পাখি নিয়ে। কাজল গিয়ে বলছে, ভাই আমার সৌদি আরবে ভিসা, আমার সৌদি আরব যাওয়ার কপালে আসে না, নেই দেখো তো। বাদশা নামদার কিন্তু নিজের ভাগ্য দেখছে, কার ভাগ্য দেখছে? কাজলের। তাহলে কাজলের যেমনি গোনা হবে, বাদশা নামদারও তেমনি গোনা হবে, কারণ দুটোই করছেও করাচ্ছে। তেমনি যার জন্য গণনা করা হয় এবং যে গণনা করে, তেমনি যার জন্য জাদু করা হয় এবং যে জাদু করে, সবাই কিন্তু আমার দলভুক্ত নয়। এই দলভুক্ত নয় মানে কি? একবারে ইসলাম থেকে খারিজ। তিন নম্বর এইরকমই। তিন নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা। শপথ করতে হয় কার নামে? আল্লাহর নামে। নবীর নামে করা যাবে? কাবার নামে শপথ করা যাবে? মায়ের নামে কসম, মায়ের কসম করে বলছি। তারপরে বাপের কসম করা যাবে? না। ছেলের কসম করা যাবে? মসজিদের কসম, কসম মানে না কিরে বলে, কিরে করে বলছি, হলফ করে বলছি, কসম করে ছুঁয়ে বলছে, দেখ আমি মসজিদ, এই যে পশ্চিম মুখে দাঁড়িয়ে বলছি, এদের মাটির উপরে দাঁড়িয়ে বলছি, এই যে বিদ্যা ছুঁয়ে বলছি, এই যে লক্ষ্মী ছুঁয়ে বলছি। ও বাবা, লক্ষ্মী ছুঁয়ে কি ছুঁয়ে লক্ষ্মী বলে? খাবার খাচ্ছে, খেয়ে খেতে খেতে বলছে লক্ষ্মী ছুঁয়ে বলছে, আমি এটা করিনি। চিন্তা করতে পারেন লক্ষ্মীকে? হাই হাই হাই হাই, তাহলে আর কি থাকবে বলুন তো? যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম কেউ খায়, সে আমার দলভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হালাফা বিল আমানাতি ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমানতের, তখন আমানতের কসম খাওয়া হতো, আমি আমানতের কসম করে বলছি। আর আজকালকার আমাদের দেশে প্রচুর এ হয়ে গেছে, আপনি নিশ্চয়ই দেখবেন, আজকাল প্রচার মাধ্যমের যুগ বা প্রচারের যুগ, মিডিয়ার যুগ, দেখবেন আপনি খেয়াল করবেন, বাবার কসম করে বলছি, আমার মায়ের কসম, তোমাকে মারলো, মারার পর রক্ত নিয়ে বলছে, এই রক্তের কসম বলছে না? বলছে না, আপনারা নিশ্চয়ই বেশি জানবেন। হ্যাঁ, তো এই যে কসম, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া, কিরে খাওয়া ইত্যাদিটা কি বলছে না? যে ব্যক্তি খায় সে আমার দলভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাফা বিল আমানা, ঠিক আছে, আর মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাক, এমনিভাবে আমভাবে হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে করবে, সে হয় কাফের হয়ে যাবে, না হয় মুশরিক হয়ে যাবে। নম্বর চার, তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে পরে আমরা নবীর উম্মত থাকতে পারব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে মুখ ফিরিয়ে নেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল, সে তরিকার মধ্যে কিছু ওয়াজেবও আছে, কিছু সুন্নত আছে। যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলভুক্ত কি করে থাকতে পারে? আমি একজনকে ভালোবাসি আর আমি তার কথা শুনলাম না, কি করে হতে পারে? আমি যাকে ভালোবাসি তার কথা শুনলাম না, তার তিনি যেমন সেরকম আমি নিজেকে করতে পারলাম না, তাহলে কি করে আমি তার দলভুক্ত হতে পারি? চলুন দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নমুনা বানানো হয়েছিল। নমুনা কাকে বলে? উদাহরণ, নমুনা মনে, আপনি একটা ছবি আঁকবেন, ছবি কি আঁকবো? তো বলা থাকে, এই গাছটা আঁকো, এই গাছটা যেমন আছে তুমি আঁকো, তাহলে গাছটা হলো কি? নমুনা। কিংবা একটা ছবি দেওয়া হলো গাছে, এমনি প্রাণীর ছবি তো আঁকা যায়জ না, কিন্তু আমাদের দেশে তো তাও চলছে, কিন্তু প্রাণীর ছবি আঁকা যায়জ না। এখন বললো গাছের ছবি, কিরকম গাছ আঁকবো? আচ্ছা এই বোতলটা আঁকো, এই বোতলটা, তাহলে বোতলটা কি হলো? আপনার ছবি আঁকার নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নমুনা বানানো হয়েছে। কিসের নমুনা? আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, এ হচ্ছে শারীরিক নমুনা। আমাদের কাজকর্ম, কাজকর্ম সমস্ত নমুনা। আমাদের বিশ্বাস, আকীদা বিশ্বাস, তারও নমুনা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আখলাক চরিত্র নমুনা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ইবাদত, এই ইবাদতের নমুনা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলেন যে আমি এর থেকে খারিজ, আমি এটা মানি না, তাহলে আপনি রাসূলের দলভুক্ত হতে পারলেন না। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ পরকালে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে কি? উত্তম আদর্শ। সূরা আহজাব 21 নম্বর আয়াতে। সুতরাং তার আদর্শ থেকে সরে কেউ কোনো ভালো কাজ করলেও, যদি মনে করে যে আমি একটা ভালো কাজ করছি কিন্তু আদর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে নেই, কেউ যদি বলে আরে হারমার লোক এই মসজিদটা সকাল থেকে বন্ধ থাকে, দশটার সময় আজান দিয়ে সারোয়ার বলল ছ এসো, এটা ভালো কাজ? নামাজ কি খারাপ কাজ নাকি? দশটার সময় আজান দেবো, নামাজ পড়বো, এটা কি খারাপ কাজ হলো? সারোয়ারকে কি বলা হবে? বলা হবে যে তুমি উম্মতের দলভুক্ত নাও, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে এই নামাজ, যদিও ভালো কাজ নামাজ, পড়েননি। অতএব তার আদর্শ হতে হবে। আপনারা নিশ্চয়ই প্রসিদ্ধ হাদিস শুনেছেন যে কয়েকজন সাহাবী এসে মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করেন? তো মসজিদে যা করছেন দেখতে পাচ্ছেন, কিন্তু ঘরে কি করেন জানি না তো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সাংসারিক স্ত্রীদের সহযোগিতা করতেন ইত্যাদি ইত্যাদি, তো বাড়িতে কি ইবাদত করতেন জানতে চাইলেন। তারপর তাদেরকে যখন বলা হলো যে, তখন তারা যেন তা অল্প মনে করলেন, মানে যে কাজগুলো উল্লেখ করলেন মা আয়েশা, ও এই কাজ করেন উনি, এই তো ব্যাপার, ওরা তো উনি তো আল্লাহর রসুল, ওনার তো কোনো পাপই নেই, আর আমরা হচ্ছি পাপি তাপি বান্দা। সুতরাং তাদের মধ্যে একজন বলল, আমি সারা জীবন রাত ভোর নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংশিক নামাজ পড়েন, নামাজ পড়েন এবং ঘুমান, আমি সারা সারা রাত নামাজ পড়ব। দ্বিতীয়জন বলল, আমি সারা জীবন রোজা রাখবো, মানে ডেলি রোজা রাখবো। তৃতীয়জন বলল, আমি নারী থেকে দূরে থাকবো, বিয়ে করলে স্ত্রীর কাছে যাবো না, না হয় বিয়েই করবো না, কারণ বিয়ে করলে বুঝতেই পাচ্ছেন ওই যে এক হুজুর ওয়াজ করছে, বিবাহ মানে কি? বি মানে বিপদ, বা মানে বাড়াইও, বিপদ বাড়ানো, আর হ মানে হয়, বিপদ বাড়ানো হয়, বিয়ে বিয়ে করলে বিপদ বাড়ানো হয়, তারা মনে করছে এইটা। কিন্তু বিয়ে হচ্ছে অর্ধেক ইমান, তাই না? বিয়ে হচ্ছে অর্ধেক ইমান, বিয়ে যদি করেন তো আপনি অর্ধেক ইমান বাঁচাতে পারবেন, সবারই জন্য নয় অবশ্য, কারোর জন্য বিপদও হতে পারে। এই জন্য বিয়ে করাটা সবারই জন্য, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, আর কারোর জন্য হচ্ছে হারাম। তো বিবাহ সেরকমই আছে। তো যাই হোক, বলে আমি বিয়েই করব না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট এলেন এবং বললেন, অন্যান্য বয়না আছে, আমি গোশতই খাব না, ভালো ভালো খেলে তো বুঝতেই পাচ্ছেন হিসাব লাগবে, গোশতই খাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন কথাটা আয়েশার কাছে, তখন মসজিদে বেরিয়ে গিয়ে বললেন, আনতুমুল লাযিনা কুলতুম কাজা ওয়া কাজা, আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ, লাকিন্নী আসুম ওয়া আফতার ওয়া উসাল্লি ওয়া আরকুদ ওয়া তাযাওয়াজুন নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী। শোনো, তোমরা এই কথা বলেছ, আল্লাহর কসম আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি। নাকি আল্লাহ নবী থেকে কেউ বেশি ভয় করতে পারে? সে যে জিনিসকে মানুষ বেশি চিনবে, সেই জিনিসকে মানুষ বেশি ভালোবাসবে, বেশি ভয় করবে, তাই না? বাসান আমদা, বাসান আমদা যদি আমাকে চেনে, মাঝে মার হুজুর বাসে যাচ্ছেন, উনি বসে আছেন, আমাকে দেখেই বলুন হুজুর আসুন বসুন, তাই না? বলবে না? বলবে না। আর যদি এমন লোক যে আমাকে দেখেই নি জীবনে, আমাকে চেনেই না, কিংবা হালকা দেখেছে কখনো, আমাকে সিট ছেড়ে দেবে? আমাকে সিট ছাড়বে কেন? অথচ আমি আমি, সমস্যাটা কি? চেনে না। তো আল্লাহ তাআলাকে যে যত বেশি চিনবে সে তত বেশি ভয় করবে, সে তত বেশি ভালোবাসবে, কারণ আল্লাহ তাআলার গুণাবলী আল্লাহু আকবার, তার কুদরত, তার নাম, তার গুণ, যে যত বেশি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে বেশি কেউ জানেন? আল্লাহু আকবার বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমার থেকে বেশি কেউ আল্লাহকে ভয় করে না, আমার থেকে বেশি কেউ আল্লাহকে চেনে না। সুতরাং আমি কি করি সেটা দেখো, নফল রোজা রাখি, রোজা ছেড়েও দিই, নামাজ পড়ি, নিদ্রাও যাই, আর নারীদের বিয়েও করি। আমার বউ আছে কটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী দেখেছেন কটা? কোনো কোনো কারণে, মানে ওটা শুধু যৌন তাড়নার জন্য না, বিভিন্ন কারণে কে মনে করে নবী হয়ে এতগুলো বিয়ে করেছে, ছোট মেয়েকে বিয়ে করেছে, কিন্তু সেগুলো কারণ আছে, এগুলো যৌন তাড়নার ফলে নয়, যেমন অনেক অবিবেচক বেউকুফরা মনে করে। সুতরাং আমি বিয়েও করেছি, সুতরাং যে আমার সুন্নত হতে মুখ ফিরিয়ে নেবে, সুন্নত মানে কি? আমার তরিকা, আমার যে এই তরিকা, তরিকা থেকে মুখ ফিরিয়ে নেবে, সে আমার দলভুক্ত নয়, আমার থেকে বেশি ভালো কাজ কেউ করতে পারে না। সারা সারা রাত নামাজ পড়বে, নামাজ পড়া তো ভালো জিনিস, না এটা আমার তরিকা নয়, অতএব তোমার কাজ ভালো হবে না। ইসলাম কোনো ব্যাপারে বাড়াবাড়ি পছন্দ করে না, দিনের ব্যাপারও না, ইসলাম বৈরাগ্যবাদের অনুমোদন দেয় না, ইসলামের নীতি হল অসংঘ বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ। সংসার বিরাগী হয়ে ইবাদত ইসলামে কাম্য নয়, বরং সংসার করাও এক প্রকার ইবাদত। সুতরাং সে নীতি থেকে বের হয়ে কেউ সেই নীতিওয়ালার দলভুক্ত থাকে কিভাবে? আমি যাকে মানছি তার নীতি থেকেই বেরিয়ে গেলাম, কি করে দলভুক্ত থাকব? হতেই পারে না। এখানে আমরা অনেক সময় আলোচনা করি, আমাদের মাঝমাতে এক ফ্যামিলি ছিল, তো বাচ্চা নিত না। তাকে জিজ্ঞেস করলো বাচ্চাটা নাও না কেন, তো বলছে না বাচ্চা বেশি নিলে পরে আল্লাহর ইবাদত করা হবে না, বাচ্চা বেশি নিলে আল্লাহর ইবাদত করা হবে না। আর আমরা শুনেছি মহিলা সবসময় তসবি পড়তো, আল্লাহ সত্যি ইবাদত গোজা মহিলা ছিল, কিন্তু ধারণাটা দেখেন যে আমি আর যদি বাচ্চা হয় তো আমি বাচ্চার ব্যাপারে কি থেকে যাব, মশগুল থেকে যাব, তাহলে ইবাদত আমার কম হবে। এই বুদ্ধি ঠিক না ভুল? কেন ভুল? যেহেতু রাসুলের তরিকার বাইরে। ইবাদত করার জন্য বাচ্চা বন্ধ রাখতে হবে, আর বাচ্চা মানুষ করাটা ইবাদত নয়, এই যে বোঝার ভুল, এই ভুলের কারণে ইসলাম কিন্তু বাড়াবাড়ি পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না নিকাহ মিন সুন্নাতি, নিকাহ বিবাহ করা হচ্ছে আমার তরিকা, আমার কি সুন্নাত, ফামান লাম ইয়ামাল বি সুন্নাতি ফালাইসা মিন্নি। সুতরাং যে আমার সুন্নত অনুযায়ী আমল করবে না সে আমার দলভুক্ত নয়। হ্যাঁ, কারো কোনো অসুবিধা আছে বিয়ে করবে না বললাম, সে বিয়ে না করতে পারে। কারো যদি বিয়ে না করে পাপ মোটেই না হয়, বিয়ে না করতে পারে। যেমন সালাফে সালেহীন ওনাদের শুনবেন যে ওনার বিয়ে হয়নি, বিয়ে করেননি, ঠিক আছে, কিন্তু বিয়ে করব না, এদিকে বিয়েতে যে পাপ রোধ করে সেই পাপ করতে থাকবো, তাহলে কি হবে? তার জন্য বিয়ে করা ওয়াজিব গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাযাওয়াজু ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম ওয়া মান কানা যা তাউলিন ফালিয়ানকাহ ওয়া মান লাম ইয়াজিদ ফা আলাইহি বিসসিয়াম ফা ইন্না সাওমা লাহু উইজা। সুতরাং তোমরা বিবাহ করো, কারণ আমি অন্যান্য উম্মতের সামনে সংখ্যাধিক নিয়ে গর্ব করব, আমাদের সংখ্যা বেশি হবে, গর্ব করব। যে ব্যক্তি সমর্থ সে যেন বিবাহ করে, আর যে অসমর্থ তার জন্য রোজা রাখা আবশ্যক, কারণ রোজা যৌনেন্দ্রিয় দমনকারী। রোজা রাখলে পরে কি হয়, আপনার যৌন উত্তেজনা প্রশমিত কমে যায়। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাধারণ জীবন যাপন করতেন, রাজা বাদশাহদের মতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা ছিলেন না, রাজা ছিলেন বাদশাহ ছিলেন, কিন্তু রাজা বাদশাহদের মতো জীবন যাপন করতেন না। তিনি গাধার পিঠে সওয়ার হতেন, গাধার পিঠে সওয়ার হতেন। তিনি জুতা সেলাই করতেন, নিজের জুতো নিজেই সেলাই করতেন, আল্লাহু আকবার, পরিষ্কার করতেন নিজের জুতো নিজে। কামিজে তালি লাগাতেন, কামিজ ছিঁড়ে গেলে সেই কামিজে তালি লাগাতেন। আর পশমের কাপড় পরতেন, মানে রেশমের কাপড় পরতেন না, তার মানে সুতির কাপড় পরতেন, মোটা কাপড় পরতেন। আর বলতেন, মান রাকিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, আমার তরিকা হতে আমার সুন্নাহ থেকে যে বৈমুখ হবে সে আমার দলভুক্ত নয়। বুঝতে পারলেন? তাহলে এখানে একটা কথা গেল কি, যে এটা এমন একটা কথা যে সুন্নত, সে সুন্নত যদি সুন্নত হয় তাহলে সেটা যদি ত্যাগ করা হয় সে কাফের হয়ে যাবে তা নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে খারিজ হয়ে যাবে এবং তার জন্য সে গুনাহগার হবে। আর একটা আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দেব। পাঁচ নম্বর, মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা মানে মুসলমান মারা। আসলে যারা মুসলমান মারে, মুসলমান হয়ে মুসলমান মারে, তারা কিন্তু ওদেরকে মুসলমান মনে করে না, তাই না? তারা ভাবে যে এরা মুসলমান নয় তাই তাদেরকে মারে। আর না হয় এমন কিছু লোক হতেও পারে যে মুসলমান কিন্তু ওকে মারো, ও এই অন্যায় করেছে অতএব ওকে মারো। কিন্তু যদি মুসলমান জানা, মুসলমান জেনেও যদি কেউ মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাহলে সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। যার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হয় সে দলের লোক হতে পারে না। সে দলে কি করে হবে? তুমি আমার বিরুদ্ধে অস্ত্র ধরছ, আমার দলে তুমি কি করে হতে পারো, তাই না? নিশ্চয়ই তুমি অন্য দলে। তো একজন শত্রু পারে শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে, বলা বাহুল্য যে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরে এবং হত্যা করতে উদ্যত হয় সে কি মুসলিমদের দলভুক্ত থাকতে পারে? কখনোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ওয়া মান গাশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের দলভুক্ত সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে আমাদের বিরুদ্ধে অস্ত্র তোলে। আর যে আমাদেরকে ধোকা দেয় সেও আমাদের দলভুক্ত নয়। ধোকার কথা পড়ে আসছে, এখন অস্ত্র ধারণের কথা শুনুন। মান রামানা বিল্লাইলি ফালাইসা মিন্না, যে ব্যক্তি রাত্রে আমাদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করে সে আমাদের দলভুক্ত নয়। মান সাল্লা আলাইনা সাইফা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে তরবারি উন্মুক্ত করে সে আমাদের দলভুক্ত নয়। যে মুসলমানরা মুসলমানে মেরে বেড়াচ্ছে তারা বুঝে নেই যে তারা কিন্তু মুসলমানের তরিকায় নয়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয়। মুসলিম ব্যক্তি বিশেষের বিরুদ্ধে এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু গুরুতর হল মুসলিম শাসকের বিরুদ্ধে যদি কে বিদ্রোহ ঘোষণা করে অস্ত্র ধারণ করে তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। মান খরাজা মিনা ত্বাআতি ওয়া ফারাকাল জামাআহ ফামাতা মাতা মাইতাতান জাহিলিয়্যাহ ওয়া মান কাতালা তাহতা রায়াতিন উম্মিয়্যাহ যে ব্যক্তি শাসকের আনুগত্য থেকে বের হয়ে যায়, শাসক মানে রাষ্ট্রনেতা, মুসলিম রাষ্ট্র নেতার আনুগত্য থেকে বের হয়ে যায় এবং জামাত থেকে পৃথক হয়ে মারা যায়। জামাত থেকে মানে কি? এ জামাত ও জামাত না, জামাত মানে কি? জামাত মানে মুসলিম রাষ্ট্র নেতার আন্ডারে সমস্ত জামাত, সমস্ত মানুষ। আর মুসলিম রাষ্ট্রের আন্ডারে কোন জামাত দল দল দল দল দলাদলি হতে পারে না, এটা ওই দল ওটা ওই দল না, মুসলমানদের সব একদল। এই মুসলমানদের যে সব একদল, এই দল থেকে বেরিয়ে দল তৈরি করা বা দল থেকে বেরিয়ে যাওয়া যদি কেউ যায় তাহলে সে কি মরবে? জাহেলি যুগের মরণ মরবে, জাহেলি মরণ। সে জাহেল অবস্থায় যেমন মারা যায়, জাহেল মানে কি? ইসলামে আগে, সেই জাহেলি যুগের মরণ মরবে। যে ব্যক্তি অন্ধ ফিতনায় পতাকা তলে হক না হক না যে হক না হক যে না যে নেই যুদ্ধ করবে, অন্ধ পক্ষপাতিত্ব বা গোড়ামির ফলে ক্রুদ্ধ হবে, অন্ধ পক্ষপাতিত্ব বা গোড়ামির ফলে ক্রুদ্ধ হবে। অন্ধপক্ষপাতিত্ব মানে মানে বিবেচনা করবে না, যে হক না হক কে বিবেচনা করবে না, দেখলো ইয়ে কুমিল্লার লোক আর আমিও কুমিল্লার লোক, আর ও হচ্ছে কোথাকার চৌদ্দগ্রাম কি বলে চট্টগ্রামের লোক মনে করেন, ব্যাস আমি কুমিল্লার হয়ে লড়তে শুরু করে দিলাম। দেখলাম না যে কুমিল্লার লোক হলেও আমি কুমিল্লার লোক, কিন্তু এ হক পথে আছে না না হক পথে আছে। একজন বাঙালি আর একজন মনে করুন বিহারি, বাঙালি আর বিহারি, আমি বাঙালি বাঙালির হয়ে লড়তে শুরু করে দিলাম, জানলাম না যে বিহারির দোষ আছে কি না আছে। এটা কি বলা হয়? অন্ধ পক্ষপাতিত্ব, না জেনেই পক্ষপাতিত্ব করে। তাহলে আর যে অন্ধ পক্ষপাতিত্বের প্রতি আহ্বান করে, অন্ধ পক্ষপাতিত্বকে সাহায্য করে, অতঃপর সে খুন হয়, তাহলে তার খুন হচ্ছে জাহিলি যুগের খুন। আর যে ব্যক্তি আমার উম্মতের বিরুদ্ধে তরবারি বের করে ভালো মন্দ সকল মানুষকে হত্যা করে, এই ভালো মন্দ সকল মানুষকে হত্যা করা তরবারি দ্বারা কম হয়, কিসে বেশি হয় বলুন তো? হ্যাঁ, একটা বোম মেরে দিলাম বা সেখানে যতগুলো আছে ভালো মন্দ সব গেল, এমনকি শিশু নারী সব শেষ, তাই না? এই বোমবাড়িতে যে বোমবাড়িতে যেগুলো মারা হয় বোম বোমা বর্ষণের ফলে, এতে কিন্তু বাচ বিচার কিছুই হয় না। সে ব্যক্তি আমার দলভুক্ত নয় আর আমিও তার দলভুক্ত নই। তো ভালো মন্দ সবাইকে হত্যা করে, মোমেনকেও হত্যা করে, আর চুক্তিবদ্ধ মানুষের চুক্তিও পূরণ করে না। চুক্তিবদ্ধ মানুষ কারা? অমুসলমান, কিন্তু মুসলমান দেশে আছে, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ আছে, সে মুসলমান না হলেও তাকে হত্যা করা যাবে না, কিন্তু মানল না দিল শেষ করে, তাহলে সে আমার দলভুক্ত নয় আমিও তার কেউ নই। সুতরাং এই হল কয়েকটা, পাঁচটা বিষয় বললাম, বাকি আরো বিষয় আছে, ইনশাআল্লাহ পরে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এইসব বিষয় থেকে দূরে থাকতে পারি, যে বিষয় আমাদেরকে নবীর উম্মত হওয়া থেকে বের করে দেয়, খারিজ করে দেয়। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।